আছে তারা অনুষ্ঠান শুনুন, যারা আমরা আছেন অল্প জায়গা আছে, ঠিক আছে, দশ মিনিট আছে। ভাই শুনেন শুনেন, আপনারা বিরক্ত হবেন না, আর দশটায় উনি শেষ করে প্রোগ্রাম শেষ করার কথা আছে, দশটাতে শেষ হবে। এখানে অনেক প্রশ্ন আছে, আর জবাব দিতে গেলে রাত্রি পার। হ্যাঁ, তুলনামূলক জরুরি জিনিসকে দেওয়া হচ্ছে। খাওয়ার ঘোষণা দিলে আর ঠিক থাকে বলেন না তো। মেয়েরা এতেকাপ করতে পারে কি? এতেকাপ সব থেকে কম কতদিন করতে পারে? দুটো প্রশ্ন। মেয়েরা এতেকাপ করতে পারে, আল্লাহ নবীর যুগে মেয়েরা এতেকাপ করেছেন, আর সব থেকে কম এতেকাপ করা যায় এক রাত্রি। সূর্য ডোবার আগে ঢুকবেন, সূর্য ডোবার সূর্য ওঠার পরে বের হবে। প্রশ্নটা জরুরি নয়, ওটা জায়েজ আছে, ধার নিলে জায়েজ আছে, ঋণ নিলে জায়েজ আছে, এমনি সরাসরি খরচ করতে পারে না। এখানে একটা প্রশ্ন করেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এখন আব্দুল রহমান ভাই কি বলুন আমি জানি না, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বিশেষ করে সালে আল হোসাইমিনার মানে ফতোয়ার পরিপ্রেক্ষিতে আমরা খুব এটাকে স্পর্শ কাতর হিসেবে জানছি। এ ভাই কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুনেন, আপনার চুপচাপ যান। যে সমস্ত কসাই গরু জবাই করে কিন্তু তারা নামাজ পড়ে না, সেই সমস্ত কসাইয়ের মাংস খাওয়া জায়েজ কি না? আমাদের ফতোয়া মতে বেনামাজে জবাই করা গরু খাগোশত খাওয়া জায়েজ নয়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। বেনামাজির হাতে জবাই করা ছাগল মুরগি গরুর গোশত খাওয়া জায়েজ নয়। যে জবাই করবে তাকে নামাজি হতে হবে। আপনারা যারা বাজারে মাংস কিনেন তারা সাবধানে কিনবেন, চেনা পরিচিত নামাজি লোক জবাই করলে, আর শুধু নামাজি হলেই হবে না, মাজারি হলেও তার হাতে খাওয়া জায়েজ নয়। গুরুত্বপূর্ণ, নামাজি হয় আবার সে মাজারি হয়, তাহলে পরে তার জবাই খাওয়া জায়েজ নয়। ওটা একটা প্রশ্ন ছিল, ভালো জাযাকাল্লাহ। বলছে যে পীরের নামে যে সমস্ত ভোজ অনুষ্ঠান হয় সেগুলো খাওয়া জায়েজ কিনা? সেই ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নয়। পীরের পীরকে কেন্দ্র করে যদি কোনো মেলা হয় সে মেলা দেখা, সে মেলায় মিষ্টি খাওয়া জায়েজ নয়। কোন মূর্তিকে কেন্দ্র করে যদি কোনো মেলা হয়, কোনো ভোজ অনুষ্ঠান হয়, কোন সেখানে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা, সেখানে কোনো জিনিস কেনা, সেখানে কোনো মিষ্টি খাওয়া জায়েজ নয়। বলবেন মার্কেটে, মার্কেটে খাওয়া চলবে, কিন্তু মার্কেটে কোনো এ থাকে না, উদ্দেশ্য থাকে না, ওখানে বিশেষ উদ্দেশ্য ওরস, বিশেষ উদ্দেশ্য পূজা, এই হিসাবে সেখানকার মিষ্টি, সেখানকার জিনিস জায়েজ নয়। বলছে যে সমস্ত প্যান্ট পরে লোক চাকরি করতে যাচ্ছে, টাইট হওয়ার কারণে তারা দাঁড়িয়ে পেশাব করছে, আবার তারপরে সেই প্যান্টে নামাজ পড়ছে, তাড়াতাড়ি কেউ উজু করে, এতে কিরকম কি হবে? যদি প্যান্টে পেশাব না লাগে তাহলে কোনো সমস্যা নয়, আর যদি ভাবেন নিশ্চিত হবে পেশাব লাগে তাহলে তার নামাজ হবে না, সহজ কথা। দাঁড়িয়ে বলেন, লাইলাতুল কাদারের রাত্রিগুলোতে কোরআন তেলাওয়াত করলে কি রাত জাগা হবে? শুধু কোরআন তেলাওয়াত? শুধু কোরআন তেলাওয়াত না, লাইলাতুল কাদার জাগতে হবে সমস্ত ইবাদতের মাধ্যমে, নামাজ হবে, তেলাওয়াত হবে, তাসবিহ হবে। 73 ফেরকার মধ্যে কোন ফেরকা জান্নাতি? 73 ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতি। সেই ফেরকা সম্পর্কে জিজ্ঞাসা করলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি লিয়াউম আনা ওয়া আসহাবি, মানে আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই মতাদর্শে যারাই প্রতিষ্ঠিত থাকবে সেই দলই জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী। মোবাইলের মাধ্যমে ছবি তোলা জায়েজ কিনা? মোবাইলের মাধ্যমে তুলছে, ওই যে ভিডিও ক্যামেরার মাধ্যমে তুলছে, এ কথা আপনার গত প্রোগ্রামে গত 3 বছর আগে এ নিয়ে খানিক ঝামেলা হয়েছিল আপনারা শুনেছেন। আমাদের মতে এটা কোনো অসুবিধা নয়, জায়েজ। বর্তমান বিশ্বে এর একটা দাওয়াতি পদ্ধতি এবং এর সিডির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, আমি এই কথা প্রসঙ্গে বলে দিই, আমার ইন্টারনেটে যারা ইন্টারনেট ব্যবহার করেন, যাদের কম্পিউটার আছে, যে ভাইদের ইন্টারনেট, যে ভাইরা ইন্টারনেট ব্যবহার করেন, তারা আমার কাছ থেকে আমার ওয়েবসাইটের ঠিকানা নিয়ে যাবেন। সেই ইন্টারনেটে আমার সমস্ত বই ভরা আছে এবং সমস্ত অনেক রকম অনেক ভিডিও আছে। আপনারা যদি বই না কিনেন, ডাইরেক্ট ইন্টারনেটে সেই ওয়েবসাইট খুলে আপনারা আমার বই পড়তে পারেন। যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা আমার কাছে আমার ওয়েবসাইটের ঠিকানা নিয়ে যাবেন। ঈদগাহ আজকাল ব্যাপকভাবে আমাদের দেশে ঈদগাহ পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে, রংচং করা হচ্ছে, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান মাসলাহাতের বিধান। যদি ঈদগাহ আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, পশুর পায়খানা কিংবা মানুষের পায়খানাতে সেটা অপবিত্র হচ্ছে, অপরিচ্ছন্ন হচ্ছে, সেক্ষেত্রে আপনি ঘিরে তার হেফাজত করতে পারেন। এতটুকুই, বাকি এতে বেশি পয়সা খরচ করা, রং চঙ্গে করা, একদম মজাক করা, এসব করা, যেখানে বছরে মাত্র দুটি দিন নামাজ পড়বেন সেখানে এত পয়সা ব্যয় করা অপচয়। এখানে একটা প্রশ্ন করেছে, উত্তরাধিকারীদের উত্তরাধিকারী যারা মরার পরে ওয়ারিস হচ্ছে, ওয়ারিসের সংখ্যা একাধিক আছে, মানে কিছু মানে কিছু ওয়ারিসের জন্য অসিয়ত করতে চাই বাকি ওয়ারাসাদের সম্মতি নিয়ে, এটা জায়েজ কিনা? সম্মতি যদি থাকে তবে জায়েজ, সম্মতি থাকলে জায়েজ। কথাটা বুঝতে পারলেন? কোন ব্যক্তি মরার আগে যারা তার মরার পরে যারা তার সম্পত্তির অংশীদার হবে, যারা অংশীদার করে, ধরেন ছটা ভাই আছে, তিনটা ভাই খুব বড় লোক হয়ে গেছে, তিনটা ভাই দুর্বল আছে, সব ভাই যদি অনুমতি দেয় বাপকে যে তিনটার জন্য কিছু ওসিয়ত করে যান, সেটা করতে পারে যদি সকলে সম্মত হয়। সম্মত হয় না করলে, একজন যদি অসম্মত হয় করা যাবে না, করা যাবে না। দোকানে জাদু করেছে, সমাধান কি? জাদু কাটান কোরআনের আয়াত দিয়ে, কোন জাদু দিয়ে জাদু কাটাবেন না। যে শিরকি চিকিৎসার মাধ্যমে জাদু কাটে তার কাছে যাবেন না। কোরআনে আয়াত পড়ে জাদু কাটাতে জানে, সুরা ফালাক নাস পড়ে তার কাছে যান, জাদু কেটে যাবে। আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল, কেটে গেছে সুরা নাস ও ফালাকের মাধ্যমে। এটা একটা লম্বা প্রশ্ন, আমি খুব সংক্ষেপে বলছি যে পথ দুটি হক বাতিল, পণ নিয়ে বিবাহ করলো না হক পন্থায়, তো তাদের ছেলে মেয়ে নাহক পন্থায় বিবাহ করলে তাদের সন্তানাদি কি হবে, আর যারা এই নাহকে সাহায্য করছে তাদের অবস্থা কি হবে? পণ নেওয়া হারাম, পণ দেওয়া হারাম, পণ নেওয়া হারাম, পণ দেওয়া হারাম, কিন্তু কেউ যদি দিতে বাধ্য হয় সেটা আলাদা কথা। পণ নিয়ে যে বিয়ে করছে সে হারাম খাচ্ছে, তবে বিয়েটা তার হারাম নয়, বিয়েটা অশুদ্ধ হবে না, ফলে তার ব্যভিচার হবে না, আর ব্যভিচার যখন হবে না তখন তার সন্তানরা হারাম হবে না। কিন্তু পণ নেওয়ার জন্য, ঘুষ নেওয়ার জন্য যে কাবিরা গুণা হয় সে কাবিরা গুণাহে সে গুণাগার থাকবে, তার জন্য ওয়াজিব হল শ্বশুরের কাছ থেকে যে পণ নিয়েছে সেই পণ ফিরিয়ে দেওয়া মৃত্যুর আগে পর্যন্ত, এবং আল্লাহর কাছে তওবা করা, নচেৎ আল্লাহর কাছে ধরা খাবে। কোন মুশরিকের দান গ্রহণ করা যাবে কিনা? মুশরিকের দান গ্রহণ করতে পারেন আপনার ব্যক্তিগত খাতিরে, মানবতার খাতিরে আপনি মুশরিক দান গ্রহণ করতে পারেন, যদি দেখেন যে সেটা হালাল, হালাল পয়সা, তারা গ্রহণ করাতে দোষ নেই। কিন্তু কোন ইসলামের খাতিরে, কোন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য গ্রহণ করতে পারেন কি না, এখানে ওলামারা বলছেন যদি দানের প্রতিদান দেওয়ার ভয় না থাকে, তার মানে আপনি যখন মসজিদের জন্য দান নিলেন, চাঁদা নিলেন, তখন হয়তো মন্দিরের জন্য চাঁদা চাইছিল আপনাকে দিতে হবে, এই ক্ষেত্রে মন্দিরের জন্য চাঁদা দেওয়া আপনার কোন প্রকারে বৈধ নয়, শিরকের সহযোগিতা করা আপনার জন্য কোন প্রকারে বৈধ নয়। এবারে একজন মুশরিক যখন আপনাকে চাঁদা দেবে, দান দেবে, তখন তার প্রতিদিনে মুশরিককে আপনি সহযোগিতা করবেন, এটা হতেই পারে না। এই আশঙ্কা থাকলে ওলামারা বলছেন যে মুশরিকদের দান গ্রহণ করা জায়েজ নয়। এখানে বাড়তি একটু সংযোজন করি, বলেন, সেটা হচ্ছে যে মুসলিম হোক অমুসলিম হোক, তার অর্থ যদি বৈধ পন্থায় উপার্জিত হয় তাহলে তার দান গ্রহণ করা যেতে পারে। আর একজন মুসলিম যদি হারাম উপার্জনকারী হয়, শুধু মুসলিম হওয়ার জন্য তার উপর দান নেওয়া যাবে না। অনুরূপভাবে কোন অমুসলিম যদি তার দান অবৈধ হয়, আপনি জানেন যে লোকটা বৈধ উপার্জন করে, তবেই তার দান গ্রহণ করেন যদি প্রয়োজন পড়ে, নচেত নয়। কারণ কোন হারাম অর্থের দ্বারা কোন এবাদত হবে না, কোন ভালো কাজ হবে না, কোন মসজিদ হবে না, কোন মসজিদ হবে না, কোনো কিছু না। আমাদের দেশে চোখ বন্ধ করে যে সকলে দান না অভ্যাস হয়ে যাওয়ার মুরব্বীদের সকলকে জান্নাতে পাঠানো অভ্যাস হয়ে গেছে, এটা পরিত্যাগ না করতে পারলে হক প্রতিষ্ঠা হবে না, এটা পরিষ্কার মনে রাখেন। কারণ আল্লাহ তাআলা হারাম অর্থ গ্রহণ করেন না। বুনিয়াদী শর্ত এটাই যে যার দান গ্রহণ করছেন তার কাছে শর্ত দেন যে আপনি বৈধ পন্থায় উপার্জিত পয়সা কেন দেন, নচেত নয়। যে সে দান করলে, মোটা টাকা দান করলে বা জান্নাতে ভরে দিলাম, ইসলামী শরীয়তে পুরুষদের জন্য সোনা পড়া হারাম কেন? সোনা পড়া হারাম কেন? সোনা সাধারণত দামি জিনিস, এতে অহংকার সৃষ্টি হয়, বলবেন মহিলারা তো সৃষ্টি হয়, মহিলাদের মধ্যে সেটা নয়, সৌন্দর্যের জন্য স্বামীর কাছে এই অলংকার পরা বৈধ করা হয়েছে, বাকি হিকমত আল্লাহ জানেন। অহংকার বৃদ্ধি করে বলে পুরুষের জন্য সোনা পড়া হারাম। এখানে মানে একটা প্রশ্ন ঘুরে ঘুরে এসছে যে বিবাহ মসজিদে আমাদের দেখে যে উকিল ঠিক করছে এবং পড়াতে যাচ্ছে, এটা পদ্ধতি কি? আপ কন হো মাই অকিল হো বেবি বালেগা হ্যায় সাক্ষী, কবা শুনেছ আপনারা শুনেছেন বিবি হু বলেছে? হ্যাঁ বলেছে। এখন পর্দার আড়ালে বিবি হু বললো না বিবির খালা বললো তার হুঁশ নাই। আপনারা ঘটনা শুনে থাকবেন, আমি নিজের কানে শুনেছি। বলছে আমি হু দিই নাই, আমি বারবার বলছে হ্যাঁ কবুল করলে, কবুল করলে? বলছে আমি লজ্জাতে কিছু বলতেই পারছি না, শেষকালে আমার খালা বললে হু। এটা সত্যি ঘটনা। এই কাণ্ড, এই নাটক করার কি প্রয়োজন আছে? শরীয়তে আছে এরকম? অনুমতি নিতে হবে কার কাছে? সাক্ষী, অনুমতির উপরে সাক্ষী রাখতে হবে কার? মেয়ের না ছেলের? শরীয়তে স্পষ্ট, কিন্তু আমরা সেটাকে কঠিন বানিয়ে নিয়েছি। অনুমতি নেবে বাপ, ওলি যে হবে ওলি অনুমতি নিয়ে মনসাহ বলুন, মনসাহ আমার বিয়ে পড়িয়ে দেন। ছেলে কি বলে ইমাম সাহেব বা কাজী সাহেব যখন বিয়ে পড়াবেন, এই বিয়েতে যে সাক্ষী লাগবে এর কথার উপরে সাক্ষী লাগবে। মেয়ে হু বলছে তার সাক্ষীর কোনো প্রয়োজন নেই, যেহেতু বাপ উনি চলে এসেছে। সাক্ষী লাগবে ছেলে যখন কবুল করছে, তুমি কি স্ত্রী বলে গ্রহণ করলে, তখন যে বলবে হ্যাঁ, তার কথার উপরে দুজন সাক্ষী লাগবে। একবার একবার বলবে বিয়ে হয়ে যাবে। যেখানে মজলিস ভরা লোক সেখানে দুজনকে নির্ধারণ করাটা কি ব্যাপার? যেখানে মজলিস ভরা আছে কমসে কম দুজন বলছে আর কি। আমি কমসে কম আমাদের গোটা মজলিস ভর্তি আছে, সেখানে বলছে তুমি তুমি সাক্ষী, আর বাকি লোকগুলো সাক্ষী নয়? সাক্ষী কিন্তু কমসে কম দুজন, সে যদি মিনিমাম দুজনের সামনে বিয়ে হতে হবে। ভরা লোক তাহলে দুজনকে নির্দিষ্ট করে শরীর সম্মত নয়, এটা মনে করে রাখবেন। আচ্ছা, গান বাজনা নাটক অভিনয় ইত্যাদি শিক্ষামূলক উদ্দেশ্যে করা যাবে কি? না, শিক্ষামূলক উদ্দেশ্যে কোন সৎ উদ্দেশ্যে অসৎকে ব্যবহার করা যাবে না। এটা ইহুদিদের বাজনাটাই তো অসৎ শিক্ষা। কোন সৎ উদ্দেশ্যে কোন অসৎ জিনিসকে ব্যবহার করা যাবে না। কবরে লাশ নেওয়াবার মাটি দেওয়ার নিয়ম কি? কবরে লাশ নেওয়াবার মাটি দেওয়ার নিয়ম তো আপনার জানেন। নেওয়াবে কিভাবে মাটি দেবেন? মাথার দিকটা আগে নামাবেন, উত্তর দিক থেকে নামাবেন, তারপরে শুয়ে দেবেন, তারপরে কেবলা মুখে মুখটা ফিরিয়ে দেবেন, একটু কেবলা মুখে কাত করে দেবেন, তারপরে যে নিয়ম আপনারা জানেন বাঁশ দিয়ে হোক, কবলি হাত হোক। মেয়েদের মেন্সের অবস্থায় কোরআন তথা ইসলামী বই পড়া জায়েজ কিনা? কোরআন স্পর্শ করে পড়া জায়েজ নয়, কোরআন স্পর্শ করে পড়া জায়েজ নয়। তবে যদি ভুলে যাওয়ার আশঙ্কা করে, স্পর্শ করে স্পর্শ না করে পড়তে পারে, বাকি তফসির পড়তে পারে, ইসলামী অন্যান্য বই পড়তে পারে, যদিও তাতে দু একটা আয়াত থাকে, আয়াতে হাত দেবে না, আয়াতে স্পর্শ করবে না। বিদ্যার্থীও কোরআন স্পর্শ করবে না, করবে না কোন মতেই। ওই মহিলার জন্য কোরআন স্পর্শ করা জায়েজ নয়। সে সময়ে সে কোরআন স্পর্শ না করে শিক্ষা গ্রহণ করবে। যে মানুষ মারা গেছে তার নামে কোরবানি, যে মানুষ মারা গেছে তার নামে কোরবানি সুন্নত নয়, বিধেয় নয়। কোরবানি জ্যান্ত মানুষদের জন্য, তবে আপনার ওই কোরবানির স্বভাবে মরা মানুষকে শরীক করতে পারেন। যেমন আপনি কোরবানি দিলেন একটা গরু, এক ভাগ আপনার জন্য, এক ভাগ আপনার মরা বাপের জন্য, এটা বিধেয় নয়। আপনি একটা খাসি কোরবানি দেন সুন্নত, সেই ক্ষেত্রে আপনি যখন জবাই করবেন তখন বলবেন আল্লাহ মাহাজ আমিন কালাক, আল্লাহ মাহাজ আমিনী অমিন আহলে বাইতি, যখন বলবেন তখন আপনি আপনার নিয়তে স্মরণ করবেন আপনার আব্বাকেও যে মারা গেছে, স্বভাবে তাকেও শরিক করে নেবেন, বাড়ির লোক সকলকে শরিক করে নেবেন, সবাই স্বভাব পাবে। পৃথক কোরবানি দেওয়া জায়েজ নয়। ভাই আর কেউ প্রশ্ন দেবেন না? শেষ চলে না, সময় নেই আমাদের যেতে। হ্যাঁ বাস একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, আর দেখি কি আছে। আপনারা ধীরে ধীরে উঠুন, না হয় রাত হয়ে যায় বেশি। বাকি যারা প্রশ্নের উত্তর পাননি, লাইব্রেরি থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ, তিনি টেলিফোনের মাধ্যমে হোক, নিজে জানলে কিংবা কোন বই থেকে উত্তর দিয়ে দেবেন। সর্বপ্রথম কে শহীদ হয়েছিল ইসলামে? সর্বপ্রথম শহীদ কে হন? সুমাইয়া। না চলবে না ভাই, একটা প্রশ্ন করেছে, এটাই শেষ প্রশ্নের উত্তর, বাকি উত্তর দেওয়া সম্ভব নয়। লিখেছে দাড়ি রাখার পরিমাণ কত, হুকুম কি, এবং যার দাড়ি কাটে তাদের পিছনে নামাজ, একসাথে এতগুলো প্রশ্ন। খালাস, আল্লাহ উত্তর দেওয়া সম্ভব, এটাই উত্তর দিয়ে খালাস। না, সুদ সুদ আছে, সুদে অংশগ্রহণ করা যাবে না। দাড়ি রাখা হুকুমটা কি প্রথমে ইসলামের?